بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে أتى أمر الله فلا تستعجلوا سبحانه وتعالى عما يشركون আল্লাহর আদেশ আসিবে সুতরাং উহা ত্বরান্বিত করিতে চাহিও না তিনি মহিমান্বিত এবং উহারা যাহাকে শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا তিনি তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছাসীয় নির্দেশে ওহী সহ ফেরেশতা প্রেরণ করেন এই বলিয়া যে তোমরা সতর্ক করো নিশ্চয় আমি ব্যতীত কোনো ইলাহ নাই সুতরাং আমাকে ভয় করো خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون তিনি যথাযথভাবে আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন উহারা যাহা শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে খলাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবীন তিনি শুক্র হইতে মানুষ সৃষ্টি করিয়াছেন অথচ দেখো সে প্রকাশ্য বিতণ্ডাকারী ওয়াল আনআম খলাকাহা لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন তোমাদের জন্য উহাতে শীত নিবারক উপকরণ ও বহু উপকার রহিয়াছে এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ এবং তোমরা যখন গধুরী লগ্নে উহাদেরকে চারণভূমি হইতে গৃহে লইয়া আসো এবং প্রভাতে যখন উহাদেরকে চারণভূমিতে লইয়া যাও তখন তোমরা উহার সৌন্দর্য উপভোগ করো وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنفُسِ إِنَّ رَبَّكُمْ لَرَؤُوفٌ رَّحِيمٌ এবং উহারা তোমাদের ভার বহন করিয়া লইয়া যায় এমন দেশে যেখানে প্রাণান্ত ক্লেশ ব্যতীত তোমরা পৌঁছিতে পারিতে না তোমাদের প্রতিপালক অবশ্যই দয়াদ্র পরম দয়ালু والخيل والبغال والحمير لتركبوها وزينة وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন অশ্ব অশ্বতর ও গর্ধব এবং তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যাহা তোমরা অবগত নও وَعَلَى اللَّهِ قَصْدُ السَّبِيلِ وَمِنْهَا جَائِرٌ وَلَوْ شَاءَ لَهَدَاكُمْ أَجْمَعِينَ সরল পথ আল্লাহর কাছে পৌঁছায় কিন্তু পথগুলির মধ্যে বক্রপথও আছে তিনি ইচ্ছা করিলে তোমাদের সকলকেই সৎপথে পরিচালিত করিতেন তিনি আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন উহাতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং উহা হইতে জন্মায় উদ্ভিদ যাহাতে তোমরা পশুচারণ করিয়া থাকো ইউনবিতু লাকুম বিহি যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নখীলা ওয়াল আ'নাব ওয়া মিন কুল্লি সামারাত ইন্ন ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়াতাফাক্কারুন তিনি তোমাদের জন্য উহার দ্বারা জন্মান শস্য

ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ইয়া নিঃসন্দেহে যে আল্লাহ জানেন যাহা উহারা গোপন করে এবং যাহা উহারা প্রকাশ করে, তিনি তো অহংকারীদেরকে পছন্দ করেন না। ওয়াইযা ক্বীলা লাহুম মাযা আনযালা রাব্বুকুম ক্বালু আসাতীরুল আউয়ালিন। যখন উহাদেরকে বলা হয় তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করিয়াছেন, তখন উহারা বলে পূর্ববর্তীদের উপকথা। لِيَحْمِلُوا أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ الْقِيَامَةِ وَمِنْ أَوْزَارِ الَّذِينَ يُضِلُّونَهُمْ بِغَيْرِ عِلْمٍ أَلَا سَاءَ مَا يَزِرُونَ। ফলে কিয়ামত দিবসে উহারা বহন করিবে উহাদের পাপ ভার পূর্ণ মাত্রায়, এবং পাপ ভার তাহাদেরও যাহাদেরকে উহারা অজ্ঞতা হেতু বিভ্রান্ত করিয়াছে। দেখো উহারা যাহা বহন করিবে তাহা কত নিকৃষ্ট। قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وَأَتَاهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ। উহাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করিয়াছিল, আল্লাহ উহাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করিয়াছিলেন, ফলে ইমারতের ছাদ উহাদের উপর ধসিয়া পড়িল এবং উহাদের প্রতি শাস্তি আসিল এমন দিক হইতে যাহা ছিল উহাদের ধারণার অতীত। ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين। পরে কিয়ামতের দিন তিনি উহাদেরকে লাঞ্ছিত করিবেন এবং তিনি বলিবেন, কোথায় আমার সেই সমস্ত শরীক যাহাদের সম্বন্ধে তোমরা বিতণ্ডা করিতে? যাহাদেরকে জ্ঞান দান করা হইয়াছিল তাহারা বলিবে, আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের। الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। যাদের মৃত্যু ঘটায় ফেরেশতাগণ উহারা নিজেদের প্রতি জুলুম করিতে থাকা অবস্থায়, অতঃপর উহারা আত্মসমর্পণ করিয়া বলিবে, আমরা কোনো মন্দ কর্ম করিতাম না, এবং নিশ্চয়ই তোমরা যাহা করিতে সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত। فَادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَلَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ। সুতরাং তোমরা দ্বারগুলি দিয়া জাহান্নামে প্রবেশ করো, সেখানে তোমরা স্থায়ী হইবে। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। وَقِيلَ لِلَّذِينَ اتَّقَوْا مَاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا خَيْرًا لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَلَدَارُ الْآخِرَةِ خَيْرٌ وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِينَ। এবং যাহারা মুত্তাকি ছিল তাহাদেরকে বলা হইবে, তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করিয়াছিলেন? তাহারা বলিবে, মহাকল্যাণ, যাহারা সৎকর্ম করে তাহাদের জন্য আছে এই দুনিয়া মঙ্গল এবং আখিরাতের আবাস আরো উৎকৃষ্ট, এবং মুত্তাকিদের আবাসস্থল কত উত্তম। جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون

وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون الله বলিলেন তোমরা দুই ইলাহ গ্রহণ করিও না তিনি তো একমাত্র ইলাহ সুতরাং আমাকেই ভয় করো وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই এবং নির্বিচ্ছিন্ন আনুগত্য তাহারই প্রাপ্য তোমরা কি আল্লাহ ব্যতীত অপরকে ভয় করিবে وَمَا بِكُم مِّن نِّعْمَةٍ فَمِنَ اللَّهِ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ তোমাদের নিকট যে সমস্ত নিয়ামত রহিয়াছে তাহা তো আল্লাহরই নিকট হইতে আবার যখন দুঃখ দৈন্য তোমাদেরকে স্পষ্ট করে তখন তোমরা তাহাকেই ব্যাকুলভাবে আহ্বান করো ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون আবার যখন আল্লাহ তোমাদের দুঃখ দৈন্য দূরীভূত করেন তখন তোমাদের একদল উহাদের প্রতিপালকে শরীক করে ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون আমি উহাদেরকে যাহা দান করিয়াছি তাহা অস্বীকার করিবার জন্য সুতরাং ভোগ করিয়া লও অচিরেই জানিতে পারিবে আমি উহাদেরকে যে রিজিক দান করি উহারা তাহার এক অংশ নির্ধারণ করে তাহাদের জন্য যাহাদের সম্বন্ধে উহারা কিছুই জানে না শপথ আল্লাহ তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো সে সম্বন্ধে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হইবে উহারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যা সন্তান তিনি পবিত্র মহিমান্বিত এবং উহাদের জন্য তাহাই যাহা উহারা কামনা করে وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ ওদের কাহকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাহার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ উহাকে যে সংবাদ দেওয়া হয় তাহার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হইতে আত্মগোপন করে সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সে উহাকে রাখিয়া দিবে না মাটিতে পুঁতিয়া দিবে সাবধান উহারা যা সিদ্ধান্ত নেয় তাহা কত নিকৃষ্ট যারা আখিরাতে বিশ্বাস করে না উহারা নিকৃষ্ট প্রকৃতির আর আল্লাহ তো মহত্তম প্রকৃতির এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ আল্লাহ যদি মানুষকে তাহাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তবে ভূপৃষ্ঠে কোন জীবজন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাহাদেরকে অবকাশ দিয়া থাকেন অতঃপর যখন তাহাদের সময় আসে তখন তাহারা মুহূর্তকাল বিলম্ব অথবা ত্বরা করিতে পারে না وَيَجْعَلُونَ لِلَّهِ مَا يَكْرَهُونَ وَتَصِفُ أَلْسِنَتُهُمُ الْكَذِبَ أَنَّ لَهُمُ الْحُسْنَى لَا جَرَمَ أَنَّ لَهُمُ النَّارَ وَأَنَّهُمْ مُفْرَطُونَ যা তাহারা অপছন্দ করে তাহাই তাহারা আল্লাহর প্রতি আরোপ করে তাহাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে মঙ্গল তাহাদের জন্য নিঃসন্দেহে তাহাদের জন্য আছে দোজক এবং তাহাদেরকেই সর্বাগ্রে উহাতে নিক্ষেপ করা হইবে তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম فَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَهُوَ وَلِيُّهُمُ الْيَوْمَ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ শপথ আল্লাহ আমি তোমার পূর্বে বহু জাতির নিকট রাসূল প্রেরণ করিয়াছি কিন্তু শয়তান ঐসব জাতির কার্যকলাপ উহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল সুতরাং সেই আজ উহাদের অভিভাবক এবং উহাদেরই জন্য মর্মন্তুদ শাস্তি وَمَا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمُ الَّذِي اخْتَلَفُوا فِيهِ وَهُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ আমি তো তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছি যাহারা এই বিষয়ে মতভেদ করে তাহাদেরকে সুস্পষ্টভাবে বুঝাইয়া দিবার জন্য এবং মুমিনদের জন্য পথ নির্দেশ ও দয়া স্বরূপ ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআ ফাআহয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন আল্লাহ আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন এবং তদ্বারা তিনি ভূমিকে উহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন অবশ্যই ইহাতে নিদর্শন আছে যে সম্প্রদায় কথা শুনে তাহাদের জন্য لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে উহাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্যে হইতে তোমাদেরকে পান করায় বিশুদ্ধ দুগ্ধ যাহা পানকারীদের জন্য সুস্বাদু وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْقِلُونَ এবং খর্জুর বৃক্ষের ফল ও আঙ্গুর হইতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করিয়া থাকো ইহাতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রইয়াছে নিদর্শন وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ তোমার প্রতিপালক মৌমাছিকে উহার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়াছেন গৃহ নির্মাণ কর পাহাড়ে বৃক্ষে ও মানুষ যে গৃহ নির্মাণ করে তাহাতে ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون ইহার পর প্রত্যেক ফল হইতে কিছু কিছু আহার করো অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো উহার উদর হইতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় যাহাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য অবশ্যই ইহাতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য والله خلقكم ثم يتوفاكم

ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين বলো তোমার প্রতিপালকের নিকট হইতে রুহুল কুদ্দুস জিব্রাইল সত্য সহ কুরআন অবতীর্ণ করিয়াছে যাহারা মুমিন তাহাদেরকে দৃঢ় প্রতিষ্ঠিত করিবার জন্য এবং হিদায়ত ও সুসংবাদ স্বরূপ মুসলিমদের জন্য وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ আমি তো জানি তাহারা বলে তাকে শিক্ষা দেয় এক মানুষ উহারা যাহার প্রতি ইহা আরোপ করে তাহার ভাষা তো আরবি নয় কিন্তু কুরআনের ভাষা স্পষ্ট আরবি ভাষা ইন্নাল লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তাহাদেরকে আল্লাহ হিদায়াত করেন না এবং তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি انما يفتري الكذب الذين لا يؤمنون بايات الله واولئك هم الكاذبون যারা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করে না তাহারা তো কেবল মিথ্যা উদ্ভাবন করে এবং তাহারাই মিথ্যাবাদী من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم কেহ তার ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করিলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুখ রাখিলে তাহার উপর আপতিত হইবে আল্লাহর গজব এবং তাহার জন্য আছে মহাশাস্তি তবে তাহার জন্য নয় যাহাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তাহার চিত্ত ইমানে অবিচলিত ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين ইহা এই জন্য যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয় এবং আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়ত করেন না أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون ورأي تهارا الله جادر انتر كونو وچوكو مهر كوريا دياچن ابن ورأي غافل لا جرم انهم في الاخره هم الخاسرون নিশ্চয় উহারা তো আখিরাতে হইবে ক্ষতিগ্রস্ত ثم ان ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا ان ربك من بعدها لغفور رحيم যাহারা নির্যাতিত হইবার পর হিজরত করে পরে জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে তোমার প্রতিপালক এই সবের পর তাহাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون স্মরণ করো সেই দিনকে যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মসমর্থনের যুক্তি উপস্থিত করিতে আসিবে এবং প্রত্যেককে তাহার কৃতকর্মের পূর্ণ ফল দেওয়া হইবে এবং তাহাদের প্রতি জুলুম করা হইবে না

اجتباه وهداه الى صراط مستقيم সে ছিল আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ আল্লাহ তাহাকে মনোনীত করিয়াছিলেন এবং তাহাকে পরিচালিত করিয়াছিলেন সরল পথে وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين আমি তাহাকে দুনিয়ায় দিয়েছিলাম মঙ্গল এবং আখিরাতেও সে নিশ্চয়ই সৎকর্ম পরায়ণদের অন্যতম ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين এখন আমি তোমাদের প্রতি প্রত্যাদেশ করিলাম তুমি একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না انما جعل السبت على الذين اختلفوا فيه وان ربك ليحكم بينهم يوم القيامه فيما كانوا فيه يختلفون শনিবার পালন তো কেবল তাহাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল যাহারা এ সম্বন্ধে মতভেদ করিত যে বিষয়ে উহারা মতভেদ করিত তোমার প্রতিপালক তো অবশ্যই কিয়ামতের দিন সে বিষয়ে উহাদের বিচার মীমাংসা করিয়া দিবেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সৎ উপদেশ দ্বারা এবং উহাদের সঙ্গে তর্ক করিবে উত্তম পন্থায় তোমার প্রতিপালক তাহার পথ ছাড়িয়া কে বিপদগামী হয় সে সম্বন্ধে সবিশেষ অবহিত এবং কাহারা সৎপথে আছে তাহাও তিনি সবিশেষ অবহিত وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ যদি তোমরা শাস্তি দাওই তবে ঠিক ততখানি শাস্তি দিবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হইয়াছে তবে তোমরা ধৈর্য ধারণ করিলে ধৈর্যশীলদের জন্য উহাই তো উত্তম واصبر وما صبرك الا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون তুমি ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য তো আল্লাহরই সাহায্যে উহাদের দরুন দুঃখ করিও না এবং উহাদের ষড়যন্ত্রে তুমি মনঃক্ষুণ্ণ হইও না ইন্নাল্লাহ মাআল্লাযীনাত্তাকাউ ওয়াল্লাযীনাহুম মুহসিনুন আল্লাহ তাহাদেরই সঙ্গে আছেন যাহারা তাকওয়া অবলম্বন করে এবং যাহারা সৎকর্ম পরায়ণ